ফস করতে গেলে দেখবেন হাফসার লোকের চেহারা, নাক চ্যাপটা, ঠোঁট মোটা, চেহারার সৌন্দর্যের কোনো দিক স্বাভাবিকভাবে নাই। কিন্তু সেই বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক বুঝ এবং হেদায়েত এমন ভাবে দিয়েছেন, শুধু দেন নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যে ওনার অবস্থান অধিকে আসছে, অপরদিক থেকে আবু জাহেলের মতো, আবু লাহাবের মতো, আবু লাহাব আগুনের বাপ শাব্দিগত, অগ্নি শিখার বাপ, নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জা দেবতার সন্তান, আর ওরা এভাবে নাম, যেমন আবদুল্লাহ আমরা নাম রাখি আল্লাহর বান্দা, ওরা এভাবে রাখতো আব্দুল উজ্জা। কিন্তু এত লাল টুকটুকে, এত সুন্দরী ছিল, এত সুন্দর ছিল যে সুন্দরের কারণে ওনার নাম রাখা হয়েছিল আগুন বা অগ্নি স্ফুলিঙ্গের সন্তান। কিন্তু আল্লাহ তাআলা কপালে হেদায়েত দেন নাই, দিনের সঠিক বুঝ দেন নাই, আল্লাহ রসুলের বংশের হওয়ার সত্ত্বেও, আল্লাহ রসুলের সান্নিধ্য সময় পাওয়া সত্ত্বেও দিনের সঠিক বুঝের আগ্রহ ছিল না, এজন্য আল্লাহ থেকে সেটা নিতে পারেনি। আল্লাহ তাআলা এখনো পর্যন্ত অনেক বুদ্ধিমান, অনেক কিছু বোঝে, দুনিয়ার সব কিছু বোঝে, কিন্তু নিজের হেদায়েত আমলের ক্ষেত্রে আসলে অন্ধ, এই ক্ষেত্রে একটা ধামাচাপা বুঝ দিয়ে যাওয়ার চেষ্টা করে, অথচ সে তার নিজের জায়গা জমির ব্যাপার হলে খুব তাহবিদ করবে, এসএস আর এস সি এস আছে কিনা তাড়াতাড়ি দেখো, কিন্তু নিজে কি আমল করতেছে কখনো এই চেক আপ করে দেখি নাই কোনোদিন কোনো জায়গাতে। অর্থাৎ এই বুঝটা আল্লাহ তাআলার থেকে নেওয়ার আগ্রহ তার নাই, যেন আল্লাহ তার জন্য হেদায়াতের ফয়সালা করে না। আল্লাহ তাআলা যে জীবনের কিছু সময় কোরআনে কারীমের সান্নিধ্যে বসে অতিবাহিত করবার কাটাবার তৌফিক দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করে বলেনি আলহামদুলিল্লাহ। কিরিত আয়াত সূরাতুন নিসার 36 নম্বর আয়াত, এই আয়াত সম্পর্কে গত সপ্তাহে কিঞ্চিত আলোচনা হয়েছিল, গত সপ্তাহের আলোচনা ছিল আয়াতের আগে পরের মিল, যে সূরা নিসার আগের আয়াতগুলো এই রুকুর শুরুর দিকের আয়াতগুলো দাম্পত্য জীবন সম্পর্কে আলোচনা আসছিল, ইতিমের হক সম্পর্কে আলোচনা আসছিল, আর এই আয়াতের শুরু থেকে আল্লাহ তাআলার ইবাদতের কথা বলা হলো, আল্লাহর সাথে কাউকে শরীক না করার কথা বলা হলো, বাপ মার সাথে সৎ আচরণ করার কথা বলা হলো, এবং আত্মীয় স্বজন ইতিম মিসকিনের হক আদায় করার কথা বলা হলো। এই ছিল গত সপ্তাহের আলোচনার সার সংক্ষেপ, যে মিলটা আয়াতের শুরুতে আল্লাহ তাআলা কেন মানুষের হক নিয়ে আলোচনা চলতেছে, দাম্পত্য জীবন নিয়ে আলোচনা চলতেছে, একে অপরের অধিকার দায়িত্ব নিয়ে আলোচনা চলতেছে, তার শুরুতে আল্লাহ তাআলা কেন ওয়াবুদুল্লাহ আল্লাহর ইবাদত করে একথা বললেন, তার কারণ ছিল এটা, যে বান্দা আল্লাহ তাআলার গোলামি করবে সে বান্দা মানুষের হক আদায় করবে, যে বান্দা আল্লাহ তাআলার গোলামি করতে জানে না, আল্লাহকে রব হিসেবে মেনে তার হুকুম মানতে জানে না, এই ব্যক্তি মানুষের হকের ব্যাপারে ইনসাফ করতেও জানবে না। আল্লাহ তাআলা আগে এমন একটা মূল শক্তি তাকে দিচ্ছেন, যে তুমি আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না, তাহলে সামনের বিধানগুলো তুমি সহজে মানতে পারবে। এটা গেল মানুষের হকের হুকুম দেওয়ার আগে, তাই সেই হকের হুকুমের চালিকা শক্তি আল্লাহ তাআলা আগে দিয়ে দিলেন। এরপরে আসতেছে মানুষের হক, মানুষের হকের ক্ষেত্রে একটা মানুষ দুনিয়াতে বসবাস করতে হলে তার বিভিন্ন শ্রেণীর মানুষের সাথে তার লেনদেন, উঠা বসা, চলাফেরা, আদান প্রদান করতে হয়, স্বামী স্ত্রী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, এই যে যতগুলো মানুষ আছে এই সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে যে মানুষের হক বেশি সেই মানুষটার হক নিয়ে আল্লাহ তাআলা আগে আলোচনা করতেছে, সেটা কি, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, ওয়াবিল ওয়ালিদাইন ইহসানা, যে তুমি তোমার বাপ মার প্রতি সৎ আচরণ করো, তাদের সাথে সুন্দর ব্যবহার করো। এরপরে অন্য অন্য মানুষের হক নিয়ে আলোচনা চলতেছে, মানুষ দুনিয়াতে আসছে একটা সূত্রের মাধ্যমে, দুনিয়াতে যত ধরনের প্রাণী আছে না কেন, হরিণ হোক, হাতি হোক, বাঘ হোক, দুনিয়ার দামের ক্ষেত্রে অনেক দামি হতে পারে, কিন্তু ওই সমস্ত প্রাণীর বাপকে, দাদাকে, মাকে, নানিকে, এই হিসাব কেউ কখনোদের রাখে না। আরবের উট এত দামি প্রাণী ছিল তাদের কাছে, এটারও হিসাব তারা এত রাখত না। বর্তমান হরিণের ক্ষেত্রে, হাতির ক্ষেত্রে এই হিসাব কেউ কোনোদিন রাখে না। কিন্তু আল্লাহ তাআলা আমাদের মানুষের ব্যাপারে এমন একটা বিধান দিয়েছেন, কখনো কোনো অবস্থায় এটা ভুল হয় না। হিসাব রাখা তো দূরের কথা, কে কার সন্তান, কে কার দাদা, কে কার নাতি, এটা আল্লাহ তাআলা এমন ভাবে দিয়ে রাখছেন যে বিন্দু মাত্র কখনো ভুল হবে না, অকাট্য, সন্দেহাতীত, সন্দেহ নাই। এটার কারণ, কারণ হল দুনিয়াতে যেমন একে অপরের দ্বারা উপকার লাভ করে, একে অপরের দ্বারা ফায়দা নেয়। বাচ্চা যখন দুনিয়াতে আসছে, একদিনের বাচ্চা, ওই বাচ্চার কোনো কিছু বলার শক্তি নাই। আল্লাহ তাআলা মায়ের অন্তরে এমন ভালোবাসা দিয়ে দিয়েছে যে মা তার জীবনের সর্বস্ব ব্যয় করে এই সন্তানকে আরামে রাখার চেষ্টা করতেছে। সন্তান যে অবস্থায় থাকুক না কেন, সন্তান যেমন একসময় তার কোনো ভাষা ছিল না, তার তো কোনো গায়ের শক্তি ছিল না, সে তার নিজের খাবার গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা পরে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেন, খুলিকাল ইনসান দাঈফা, যে আমি মানুষকে দুর্বল হিসাবে সৃষ্টি করেছি। মানুষ এত দুর্বল, এত দুর্বল, যদি সে অন্য কোনো জীবজন্তুর সাথে তুলনা করে তাহলে সে বুঝতে পারবে সে কত কত দুর্বল। হাঁস মুরগির বাচ্চা দেখি আমরা, বাচ্চা ডিম থেকে বের হওয়ার সাথে সাথে হাঁসের বাচ্চাকে পানির ভিতরে ছেড়ে দিলে সে সাঁতরাবে। মুরগির বাচ্চারা সামনে ধান চাউলের কুত দিলে সে সাথে সাথে টুকরায় খাওয়া শুরু করবে, এবং যদি কঙ্কর রাখা হয় কঙ্কর সে দিবে না, ঠোঁটে দিবে না। কিন্তু মানুষ আমাদের জন্মের সাথে সাথে দাঁত নাই, সব খাবার তো হজম হবেই না, যেটা হজম হওয়ার মতো সেটা আবার বেশি দিলেও হজম হবে না। সেটার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মায়ের স্তন থেকে দুধের যে মাত্রা, যতটুক গরম, যতটুক পাতলা, যতটুক পুষ্টি ভিটামিন দরকার, আল্লাহ তাআলা জন্মের সাথে সাথে স্তনের মাধ্যমে, মায়ের স্তনের দ্বারা সন্তানকে দিচ্ছেন। সন্তান বড় হয়, দুধ একটু মিষ্টি হয়, গাঢ় হয়। সন্তান যখন বেশি বড় হয় তখন তার এই পাতলা দুধে কাজ হয় না, তখন আল্লাহ তাআলা ওই মায়ের স্তনে দুধটা একটু গাঢ় করে দেন। সন্তান বড় হয়, এখন মায়ের দুধ খাবে না, ভাত খাবে, যাও খাবে, ভাত খাবে, খিচুড়ি খাবে, আল্লাহ তাআলা এই দাঁতের মুষড়টাকে একটু শক্ত করে দেন। একটু বড় হয়, আল্লাহ তাআলা দাঁত উঠাই দেন, এখন তোমার একটু আলু চাবাই খাইতে হবে। আরো বড় হয়, আল্লাহ তাআলা দাঁত আরো শক্ত করে দেয় না, এখন তোমার গোশত চাবাই খাইতে হবে। আরো বড় হয়, আল্লাহ তাআলা তার জীবনের ব্যবস্থাপনা কিভাবে করতে হবে সেই বুঝ, সেই শক্তি আল্লাহ তাআলা তাকে তখন দান করে। এই পর্যন্ত আসার আগ পর্যন্ত তার জীবন গড়ার পিছনে সবচেয়ে বড় অবদান হলো তার মা আর তার বাপের। আর বাপ মার এই চালিকা শক্তির মাঝে আল্লাহ তাআলা দিয়ে রাখছেন ভালোবাসা, এত ভালোবাসা। যদি ভালোবাসা না থাকতো তাহলে সন্তান, এক একটা সন্তান মাকে যে কত কষ্ট দেয়, তাহলে মা ধাক্কা দিয়ে ভুলে দিত। একজন মহিলা বাসার সমস্ত কাজ করতে হয়, সবকিছু তার দেখাশোনা করতে হয়, ছোট কোলের বাচ্চা সারাক্ষণ ধরে ক্যান ক্যান ক্যান ক্যান করতেই থাকে, কিন্তু তারপরে মা সন্তানের জন্য বিরক্ত হয় না স্বাভাবিকভাবে। কারণ আল্লাহ তাআলা এই সন্তানের ভালোবাসা মায়ের অন্তরে দিয়ে রাখছে। হাদিস শরীফে আসতে, এক যুদ্ধ থেকে ফিরে আসতেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফিরে আসার পথে সবাই যার যার খাবার পাকাচ্ছে, এক মহিলা সে তার পাতিলে আটা সিদ্ধ করবে জন্য একটু পানি দিয়ে জাল দিচ্ছে। যখন পানি টক টক জাল উঠছে, এমন সময় আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে ওই মহিলা ডাক দিয়ে বলে, যে আল্লাহ রসুল, আপনি না বলেছেন যে আল্লাহ তাআলার ভালোবাসার থেকে 100 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দুনিয়াতে দান করেছেন, বাকি 99 ভাগ আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই ভালোবাসা আল্লাহ তাআলা নিজের জন্য রেখে দিয়েছেন, বান্দাকে ভালোবাসবেন। তার দুনিয়াতে যে ভালোবাসা দিয়েছেন সেই ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা দিয়েছেন মায়ের অন্তরে সন্তানের জন্য। তা আমার যে যে ছোট্ট সন্তান আমার পাশে দাঁড়ানো, আর যে সামনে পানি টপপাক করতেছে, আমি তো কখনো আমার সন্তানকে এই গরম পানির মধ্যে ফেলতে পারি না। এরপরে মহিলার বলে যে আল্লাহ রসুল, তাহলে কিভাবে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের আগুনে নিক্ষেপ করবেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবেগে এসে মাথা নিচু করে চোখের পানি টলমল করে বলেন, হে মহিলা, তুমি এ কথা বলেছো সত্য, আল্লাহ তাআলার ভালোবাসার এক হাদিস আছে, 101 হাদিসে 1000, 100 ভাগের 1 ভাগ আল্লাহ তাআলা দান করেছেন, সেই 1 ভাগের সামান্য একটু ওসিলায় মা তার সন্তানকে আগুনে ফেলতে পারে না, এতটুকু যদি এই 100 ভাগের 1 ভাগের হয় তা বাকি 99 ভাগ আল্লাহ তাআলার কাছে রয়েছে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা বান্দাকে জাহান্নামে ফেলবেন না। এটা ভিন্ন যেটা বলতে চাচ্ছি, এই যে ভালোবাসা দিয়ে রাখছেন, এই ভালোবাসার ওসিলায় সন্তানকে মা খেয়ে না খেয়ে, বাপ খেয়ে না খেয়ে সন্তানকে মানুষ করছে। মানুষ করার পরে বাপ মা যখন এই সন্তানের মতো হয়ে যায়, বোড়া হয়ে যায়, বোড়া হয়ে গেলে সন্তান ঠিক দুনিয়াতে যেভাবে আসছিল অনেক বাপ মা দুনিয়া থেকে এভাবে বিদায় নেয়, আগে গায়ের শক্তিটা পড়ে, হাঁটা চলার শক্তিটা পড়ে, এরপরে নিজের খাবারের শক্তিটা, ডাক্তারে এই খাতে নিষেধ করে ও খাতে নিষেধ করে, এরপরে খাবারের রুচিটা শেষ হয়ে যায়, হজম শক্তিটা শেষ হয়ে যায়, এরপরে এক একটা শক্তি চলে যায়, চোখ চলে যায়, কান চলে যায়, একসময় জবানও চলে যায় অনেক বাপ মা, কোনো কিছু থাকে না। ওই 1 মাসের বাচ্চা, 1 বছরের বাচ্চাকে যেমন মা ছোট করে লালন পালন করেছিল, ঠিক এই বাপ মাকে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যে সন্তানকে বাপ মা লালন পালন করেছে, ওই সন্তানকে যেভাবে লালন পালন করেছে ওইভাবে সন্তানের উপর দায়িত্ব আছে বাপ মাকে লালন পালন করে, যত্ন করে, খেদমত করে দুনিয়া থেকে বিদায় দেওয়া। এই যে একটা দরকার যোগসূত্র, যে একসময় সন্তান বাপ মার কাছে দরকার হলো, আর সন্তানের জীবনের যখন যৌবন চলে আসে 40-35 বছর বয়স যৌবন, তখন বাপ মাকে আল্লাহ তাআলা সন্তানের মতো আবার অসুস্থ বানায়, দুর্বল বানিয়ে সন্তানের উপর নির্ভর করে এই বাপ মাকে দুনিয়া থেকে বিদায় দেয়। আল্লাহ তাআলার ব্যবস্থা এটা, আল্লাহ তাআলা যদি এমন করতেন যে না সন্তান এভাবে দিবেন না, 8 বছর 10 বছর বয়সের সন্তান কি আসমান থেকে নামাই দিবেন? অসম্ভব ছিল না আল্লাহর জন্য। আল্লাহ যদি চাইতেন যে না দুনিয়া থেকে সুস্থ অবস্থায় নিয়ে নিবেন, আল্লাহর জন্য অসম্ভব ছিল না। কিন্তু এক একজনকে এক এক সময় কাজে লাগিয়ে, বাপ মাকে কাজে লাগাচ্ছেন সন্তানের খেদমতের জন্য, বাপ মা সন্তানের খেদমতের বিনিময় আল্লাহর কাছে পাচ্ছে, আর সন্তানকে বাপ মার বৃদ্ধ অবস্থায় কাজে লাগাচ্ছেন এই জন্য যে সন্তান বাপ মার খেদমতের বিনিময় আল্লাহর কাছে নিয়ে নেবে। এই যে একজন আর একজনের যে খেদমত, একে অপরের থেকে যে উপকার লাভ করে, একে অপরের সময় দরকারে যে লাগে, এই দরকারে লাগার জন্যই আল্লাহ তাআলা এই সন্তানের বাপ মার মানুষের জন্মসূত্রটা এমন ভাবে করেছে কখনো ভুল হবে না কোনোদিন। হরিণের বাপ মার খবর নাই, হাতির বাপ মার খবর নাই, উটের বাপ মার খবর নাই, কিন্তু মানুষের ক্ষেত্রে কখনো আল্লাহ তাআলা এমন বিধান করেন নাই। এই হলো বংশসূত্রের গুরুত্ব। 2 নম্বর হলো যে দুনিয়াতে একে অপরের দ্বারা উপকৃত হয়, আখিরাতে বাপের দ্বারা সন্তান উপকৃত হবে, সন্তানের দ্বারা বাপ মা উপকৃত হবে, এটা ব্যবস্থাপনা। এই উপকৃত হওয়ার জন্য দুনিয়ার উপকার আর আখিরাতের উপকারের জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সমস্ত জায়গা আল্লাহর ইবাদতের কথা বলেছেন, আল্লাহর সাথে শরীক না করার কথা বলেছেন, ওই সমস্ত জায়গার সাথে সাথে আল্লাহ তাআলা বাপ মার কথা পরবর্তীতে যোগ করে দিয়েছে। আলোচ্য আয়াতে আল্লাহ আগে আদেশ করলেন আল্লাহর ইবাদত করো, 2 নম্বর হুকুম দিলেন আল্লাহর সাথে শরীক করো না, কারণ ইবাদত হলো তার জন্য মূল, আর শিরক থেকে বাঁচালো তার জন্য মূল। 2 পর্যায়ে মানুষের সাথে লেনদেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো বাপ মার সাথে সদাচরণ করো। তাহলে বাপ মার আচরণটা, বাপ মার সাথে সৎ আচরণটা আল্লাহর সাথে ইবাদত এবং শরীক না করার যেমন গুরুত্ব, তার পরবর্তী গুরুত্ব রাখে বাপ মার সাথে সৎ আচরণ করা। কারণ কারণ হলো যেমন বাপ মা তার দ্বারা উপকৃত হবে, সন্তানও তার দ্বারা উপকৃত হবে। আল্লাহওয়ালা বুজুর্গগণ কোরআন ও হাদিসের নির্যাস থেকে বের করে, কোরআন ও হাদিস থেকে নির্যাস বের করেছেন, বের করে এই সিদ্ধান্ত দিয়েছেন যে সন্তানের প্রতি বাপ মার 70টা হক থাকে, সন্তানের প্রতি বাপ মার 70টা হক থাকে, 7টা হক থাকে জীবদ্দশায়, 7টা হক থাকে বাপ মা মারা যাওয়ার পরে। এখন যদি কোনো সন্তান তার বাপ মা জীবদ্দশার 7টা হক আদায় করে আর বাপ মা মারা যাওয়ার পরে বাকি 7টা হক আদায় করে, এই সন্তান দ্বারা বাপ মা উপকৃত হবে এবং এই বাপ মার দ্বারা সন্তান উপকৃত হবে। মুসা আলাইহি সালাতু ওয়াসালামের তাযকিরাতুল আম্বিয়া নামক এক কিতাব আছে। মুসা আলাইহি সালাতু ওয়াসালামের যুগে এক ব্যক্তি আল্লাহর কাছে বারবার দোয়া করতেন যে আল্লাহ আপনার নবী মুসা কালিমুল্লাহ যে আছে, এই মুসা আলাইহি সালাতু ওয়াসালামের সাথে কি জান্নাতে যাবে এই ব্যক্তিটাকে আমি একটু দেখতে চাই। ঘটনা, আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করলে আল্লাহ তাআলা স্বপ্নে দেখায় অমুক বাজারের গোস্তের দোকানদার, অমুক বাজারের গোস্তের দোকানদার, ওই ব্যক্তি স্বপ্নের যোগে এখন ওই গোস্তের দোকানদার স্বপ্নের চেহারা লোকটাকে খুঁজতে বের হয়। খুঁজতে খুঁজতে যায় দেখে যে লোকটা সারাদিন ধরে দোকানদারি করে, আগে গেছে জিজ্ঞেস করা ছাড়াই লোকটার সাথে সন্ধান নিয়েছে। সন্ধান নেওয়ার পর লোকটা কোথায় থাকে কি দেখি নেওয়ার পর লোকটা দিনের শেষে যখন বাড়িতে ফিরে যায় তখন লোকটার সাথে ওই লোকটাও যাওয়া শুরু করছে, দোকানদারের সাথে লোকটা যাওয়া শুরু করছে। বাসায় ফিরে যেয়ে দেখে তার মা এত দুর্বল, এত বৃদ্ধা হয়ে গেছে যে নিজে নিজে কিছু করতে পারে না। মার পাকনা পাক শরীর ধুয়ে মুছে দেওয়ার পর একটা কাপড়ে পেঁচায় মাকে একটা টুকলির ভিতরে রেখে উপরে ঠোয়াছে। দিনে মাঝে মাঝে যায় ওই জায়গা থেকে মার খবর নাই, রাত্রে ওই টুকরি থেকে নামায় মাকে আবার যত্ন করে যা খাইতে পারে তরল খাবার খাওয়ায় আবার মাকে আরামে রাখে। এভাবে লোকটার এই আচরণ দেখে লোকটা ফিরে আসছে। এর পরের দিন জিজ্ঞেস করে দোকানে যেয়ে যে আপনি এমন কি আমল করেন যে আমাদের ওসিলাই আপনার আল্লাহর দরবারে মাফ পেয়ে যাবেন, আল্লাহর দরবারে আপনার উচ্চ মর্যাদা হবে এমন আশা করেন? লোকটা বলে আমার জীবনে বড় করার নেকি নাই, বড় কোনো সওয়াবের কিছু আমি করি নাই, তবে আমি আমার মায়ের খেদমত করি। তখন ওই ব্যক্তি ওই স্বপ্ন যে আল্লাহ রসুল মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে জান্নাতে যাবে ওনার স্পষ্ট হয়ে গেছে যে মায়ের খেদমত করার ওসিলায় আল্লাহ তাআলা এই ব্যক্তিকে জান্নাতের ফয়সালা করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াসালামের সাথে হাদিসের কি দেওয়া আছে, বনী ইসরায়েলে তিন ব্যক্তি পাহাড়ের গুহায় আটকা পড়ে গিয়েছিল। আমরা জানি সবাই তিনজনের মধ্যে একজন যে ছিল সে একজনের কথা লাগে, সারাদিন ধরে বকরি চড়াতেন মাঠে। আরব দেশে দেখবেন বাড়ি থেকে অনেক দূরে যে ফাঁকা ময়দানে যে বকরি চড়াতে হয়, এখন তো সে জায়গা আরব সরকার লোক রেখে দেয়, কিন্তু আবাদী এলাকা থেকে ওই বকরি চড়ায় বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। বাড়ি ফিরে আসার পর দুধ নিয়ে আসতে দেখে তার মা ঘুমায় পড়ছে। কোন কোন হাদিসে বাপ মা দুইজনে ঘুমায় পড়ছে আর ছোট ছোট সন্তান তারাও সারাদিন ধরে অনাহারে। বাপের দুধ আনা দেখে দুধই ছিল তখনকার তাদের খাবার, দুধ আনা দেখে সন্তান যে তার হাত পা তার পায়ে পড়তেছে যে আব্বা দুধ আমাদেরকে খেতে দে, আর বাপ বলে যে না তোর দাদা দাদিকে না খাওয়াই আমি তোদেরকে খাওয়াবো না। দুধ নিয়ে গেছে বাপ মার কাছে, যে দেখে যে বাপ মা ঘুম, বাপ মাকে জাগাতেও কষ্ট লাগতেছে আবার একদিক দিয়ে সন্তানও দুধ চাচ্ছে, বাপ মাকে জাগালে ঘুমের কষ্ট হবে এই ভয়ও আছে আবার সন্তানও অনাহারে রয়েছে। এইভাবে করতে করতে বাপ মাকে ঘুম থেকে জাগান নাই, আবার সন্তানকে বাপ মার আগে দুধ পান করাবেন না, বাপ মাকে আগে পান করাবে এই জন্য বাপ মা দুধ অপেক্ষায় রয়েছে, সন্তানকে কি করেন না জাগান না। এভাবে রাত পার হয়ে গেছে, সকালে ঘুম থেকে মার ঘুম ভাঙার পরে দেখে চমকে উঠছে ওই ব্যক্তি। ওই পাহাড়ের গুহায় আশ্রয় নেওয়ার পর আল্লাহর কাছে দোহাই দিয়ে দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ ওই রাতে যে আমি আমার বাপ মার খুশি করার জন্য আমার সন্তানকে দুধ পান করাইনি, দুধ দি নাই, সারা রাত ধরে আমার মায়ের জন্য বাপের জন্য দুধ নিয়ে দাঁড়াইছিলাম, এটা যদি আপনার জন্য করে থাকে আপনার সন্তুষ্টির জন্য করে থাকে তাহলে আজকে আপনি আমাদেরকে পাহাড়ের গুহা থেকে বের হওয়ার রাস্তা করে দেন। পায়েল বুস্তামের কথা আমরা জানি, যত প্রকল্প দেখবেন না কেন বাপ মার সাথে আচরণ করা, সৎ আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি বাপ মার সাথে সৎ আচরণ করা অবস্থায় সকাল উঠবে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের দুইটি দরজা খুলে দিবেন। হাদিস, মান আসবাহা মুতিআন লি ওয়ালিদাইহি ফুতিহাল্লাহু বাবাহু মিনাল জান্নাহ, যে ব্যক্তি সকাল করবে বাপ মার আনুগত্যশীল অবস্থায় আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য সকালে জান্নাতের দুইটি দরজা খুলে দিবেন। এভাবে হাদিসের লম্বা অংশ, একজনের সন্তুষ্টির জন্য সকাল করবে একটা দরজা খুলে দেবে, বাপ মার নাফরমানি করা অবস্থায় সকাল করবে আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেবে। বাপ মার একজনের সাথে নাফরমানি করা অবস্থায় সকাল করবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের একটি দরজা খুলে দিবে। বাপ মার গুরুত্ব কোরআন ও হাদিসে। সাহাবী এসে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল, মান আহাক্কু বিহুসনি সাহবাতি, আমার সদাচরণ পর বেশি হকদার কে? আল্লাহ রাসূল বললেন, তোমার মা। আবার বললেন, কে? তোমার মা। আবার বললেন, কে? তোমার মা। চতুর্থবারের মাথায় যে বললেন, তোমার আব্বা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ, আমাদের ভারত উপমহাদেশের সন্তান দ্বারা বাপ মা উপকৃত হয়, বাপ মা দ্বারা সন্তান উপকৃত হয়। বাপ মার খেদমত করবে, হাদিসে আছে, যে ব্যক্তি কোনো বৃদ্ধ মানুষের খেদমত করলো, কোন বৃদ্ধা মানুষের খেদমত করলো, বাপ মা হোক বা অন্য কেউ হোক, আল্লাহ তাআলা এই ব্যক্তির বৃদ্ধ অবস্থায় তার খেদমত করার জন্য এমন যুবকের ব্যবস্থা করে দিবেন। দুনিয়াতে এমন কোন সন্তান পাবেন না যে বাপ মার খেদমত করছে আর এই সন্তানের খেদমত তার সন্তান করি না, এটা কখনো পাবেন না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি লিখছেন এক কিতাবে, বাপ মার বাপের সাথে ছেলের জায়গা জমিনে ঝগড়া বাঁধছে, সব জায়গায় থাকে, বিশেষভাবে আপনার গ্রামগঞ্জে থাকে। এখন বাপ অনেকটা দুর্বল, ছেলে বাপকে বাড়ির সীমানা থেকে বের করে দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছে যে বাপকে বের করে দেবে ঘর থেকে। ঘর থেকে বের করে বারান্দার, বারান্দার থেকে টানতে টানতে উঠানের একটা একটা সীমানায় নিয়ে আসছে, একটা কোনায়। যখন নিয়ে আসছে তখন বাপ বলে যে বেটা আর সামনে নিস না, আর যদি তুই সামনে নিস তাহলে কিন্তু তুই জালেম হয়ে যাবি। ছেলে কয়, যে এত বন্ধ আনলাম, ঘর থেকে বারান্দায় নামালাম, বারান্দা থেকে উঠানে আনলাম, উঠান থেকে নিয়ে যাচ্ছি বাইরে, জালেম হইলাম না, এর থেকে সামনে নিলে জালেম হব? তখন বাপ চোখের পানি ফেলে দিয়ে বলে যে আমার বাপের সাথে জাগা জমিনে আমার এইভাবে ঝগড়া পাচ্ছি, আমি আমার বাপকে টেনে এই পর্যন্ত নিয়ে আসছিলাম, আমার মনে আছে, আমার বাপকে ঘর থেকে বের করার জন্য এই পর্যন্ত টেনে নিয়ে আসছিলাম, এটা আমার পাওনা হয়ে গেছে, তুই যদি সামনে নিস তোর সন্তান কিন্তু ওই পর্যন্ত তোকে নিয়ে যাবে। কামা তাদিন তুদান, বলতেছিলাম আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির ঘটনা। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির বাপ ছিলেন বড় বুজুর্গ মানুষ, এত বড় বুজুর্গ, বিবাহ সাদীর দিকে কোনো চিন্তা ভাবনা হয় নাই, কিন্তু কাশ্মীরে ওনার বাড়ি, ওনার বাড়ির পাশে একটা বড় বিশাল একটা মাকবারা, বাড়ির পাশে বড় একটা গোরস্থান, বিভিন্ন মানুষ দূর দূর থেকে মানুষে এখানে লাশ দাফন করে দেয়, আজিমপুরের মতো মিরপুরের মতো। তা একটা কবর এমন যে সেই কবরের পাশে সুন্দর একটা ছেলে এসে একদিন কবর জিয়ারত করতেছে, কবর জিয়ারত করতেছে। বেশ কিছুদিন পরে দেখে যে আর একটা ছেলে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করলেন, বেটা তোমার পরিচয় কি? তখন বলে যে আমার বাড়ি উমুক এলাকা, আমার আব্বাকে এদিকে দাফন করা হয়েছে, আমরা দুই ভাই, আমি একসময় আসি আব্বার কবর জিয়ারত করতে, আবার আমার ভাই কিছুদিন পরে আসে, আবার কিছুদিন পরে আমি আসি, এভাবে আমরা দুই ভাই আমার আব্বা আমার কবর জিয়ারত করে যাই। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির আব্বা ছিলেন বড় বুজুর্গ মানুষ, কাশ বলা, কাশ মানে একটা যোগ্যতা, অদৃশ্যের অনেক কিছু চিন্তা ভাবনা করে ধ্যান করে কি করতে পারে আল্লাহওয়ালা বুজুর্গরা জানতে পারে। ওনার একসময় ওনার আগ্রহ লাগলো যে উনি কাশ্মের মাধ্যমে একটু যাচাই করবেন, কাশ্মের মাধ্যমে ওই মাইয়েদের সাথে ওনার আলোচনা। হযরত মাওলানা কারী তৈয়েব রহমতুল্লাহ আলাইহি লিখিত একটা কিতাবে লিখছে ঘটনা, দারুল দেওবন্দের মহতামিম ছিলেন কারী তৈয়েব রহমতুল্লাহ, তার লিখিত। তখন আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আব্বা বলেন যে আমি ধ্যান শুরু করলাম, ধ্যান করতে করতে ওই মাইয়েদের সাথে আমার সাক্ষাৎ হলো রুহানি জগতে। আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কেমন আছেন, তখন সে বললো যে আমি মৃত্যুর সময় আমার অবস্থা খুব খারাপ ছিল, কিছুদিন খুব খারাপ ছিল, কিন্তু আমার ছেলেরা এসে আমার কবর জিয়ারত করে, আমার জন্য আল্লাহর কাছে মাফ চায়, এই আমাদের আমার ছেলেদের দোয়ার বরকতে আল্লাহ তাআলা আমাকে জান্নাতের উঁচু মর্তবা দান করেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আব্বা এর আগ পর্যন্ত বিবাহ করেননি। এই স্বপ্নের এইটা কাশ্মীরে এটা ওই মাইয়েদের সাথে যোগাযোগ করার পরে, বাচ্চাদের কবর জিয়ারত করার পরে ওনার আব্বার হুশ ফিরছে। আমি তো জীবনে অনেক ছাত্র পড়াচ্ছি, অনেক কিছু পড়াচ্ছি, কিন্তু ছাত্র পড়াই যাচ্ছি সে এক এক জায়গায় চলে যাচ্ছে, কিন্তু সন্তান হলে তো সে আমার কবর হলো জিয়ারত করতো, সে তো আমার সন্তান হিসেবে আমার প্রতি দুর্বল থাকতো, জীবনের শেষের দিকে যে বিবাহ করেন, আর সেই বিবাহের পরে ওনার সন্তান হয় আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি। বাপ মা সন্তানের দ্বারা উপকৃত হয়, আর বাপ মার খেদমতের অসিনায় সন্তান উপকৃত হয়। যেন কোরআন ও হাদিসের নির্যাস থেকে বাপ মার জীবিত অবস্থায় হক সাতটা। এক নম্বর হক হলো বাপ মাকে শ্রদ্ধা করা, বাপ মাকে মনের থেকে শ্রদ্ধা করা। দেখবেন কিছু ছেলে আছে মেয়ে আছে বাপ মার ব্যাপারে এমন আলোচনা করে আপনার সামনে খারাপ হয়, বোড়ার স্বভাব এখনো ঠিক হয় নাই, বোড়া হয়েছে ঠিক আছে কিন্তু স্বভাব এখনো যায়নি, আল্লাহ মাফ করুন, এমন আলোচনা করে যে আলোচনা শ্রদ্ধার আলোচনা না, অশ্রদ্ধার আলোচনা, লাঞ্ছনার আলোচনা। এই সন্তান বাপ মার শ্রদ্ধার হক আদায় করে না। বাপমার ব্যাপারে বাপমার সম্বন্ধে কোথাও কোনো আলোচনা করতে হলে শ্রদ্ধার আলোচনা চায়, ভিতরে শ্রদ্ধা থাকা চায়, এটা আবার আরেক কথা। শ্রদ্ধার উল্টা হলো বিদ্বেষ। বিদ্বেষ হলো একটা বিষের মতো, বিষক্রিয়া। বাপমার প্রতি যাদের যদি শ্রদ্ধা না থাকে, আল্লাহওয়ালা বুজুর্গদের প্রতি শ্রদ্ধা না থাকে, হকানি ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা না থাকে, এই বিষক্রিয়া তাকে অনেক গুণা করা যায়। যদি শ্রদ্ধা থাকে দেখবেন সবকিছু তার জন্য সহজ হয়ে যায়। সন্তানের এক নম্বর হক হলো বাপ মা জীবিত থাকাকালীন বাপ মার প্রতি শ্রদ্ধা থাকা। দুই নম্বর হক হলো বাপ মাকে ভালোবাসা। দুই নম্বর হলো বাপ মাকে ভালোবাসা। বাপ মাকে যেমন শ্রদ্ধা করতে হয়, বাপ মাকে মনের থেকে ভালোবাসতে হয়। বাপ মাকে ভালোবাসলে তখন ওই বাপ মার ভালোবাসা পাওয়া যায়। তিন নম্বর হলো বাপ মার ডাকে সাড়া দেওয়া। বাপ মার ডাকে বাপ মার কথা শরীয়ত সম্মত যেটা হবে সেটা বাপ মার কথা মানা। মাসলে এত শক্ত, যদি কোনো সন্তান নামাজ পড়ে, নফল নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে, এমন কিছু করতেছে, এই সময় বাপ মা তাকে ডাক দিছে, এই নফল নামাজ ছেড়ে দিয়েও বাপ মার তাকে সাড়া দেওয়ার হুকুম। নফল নামাজ ছেড়ে দেওয়ার বাপ মার তাকে সাড়া দিতে হবে। আর যদি ফরজ নামাজ পড়তে থাকে, ওয়াজিব নামাজ পড়তে থাকে, তখন বাপ মা যদি কোনো বিপদে পড়ে ডাক দেয় তখন সাথে সাথে সাড়া দিতে হবে। আর যদি বিপদে না পড়ে স্বাভাবিক অবস্থায় ডাকে ডাক দেয় তাহলে ফরজ নামাজ ছেড়ে স্বাভাবিক ডাকে সাড়া না দিয়ে ফরজ নামাজ তাড়াতাড়ি শেষ করে তারপরে ডাকে সাড়া দেওয়া। কারণ বাপ মার ডাকে সাড়া দেওয়া নফল ইবাদতের চাইতে বেশি দামি। এই জন্য তুমি যে নফল ইবাদত করছো সেই নফল ইবাদত চেয়ে তোমার বাপ মার ডাকে সাড়া দেওয়া তোমার জন্য বেশি দরকার। জোরাইজ রহমতুল্লাহ আলাইহি নামে বুখারীতে আছে ঘটনা, অনেক কিতাবে ইবনে জুরায়জ আছে, কোনো কিতাবে জুরায়জ আছে। বনী ইসরাইলের এক ব্যক্তি ইবাদত করত, এক জায়গায় ছুপরি বেঁধে তার মা তার সকাল বিকাল খাবার দিতে আসত, খাবার দিতে আসলে বিকেল বেলা খাবার দিতে আসতে আর জুরায়জ নামাজ নামাজে রত, তখন ডাকতেছে আর জুরায়জ দিয়ে আর জুরায়জ, তখন সে মার ডাকে সাড়া দেয়। এদিক দিয়ে নামাজেই আসে, সন্ধ্যা হয়ে আসতেছে, একজন মহিলা মানুষ ফাঁকা জায়গা দিয়ে যাবে, তার মার খারাপ লাগতেছে, মার হঠাৎ করে মনের ব্যথায় এ কথা বলে ফেলছে যে সন্ধ্যাবেলায় তুই, আমি একজন মহিলা মানুষ, আমাকে এই জায়গা তুই দাঁড়া করায় রাখতেছি, তুই আমার ডাকে সাড়া দিচ্ছিস না, আল্লাহ তাআলা তোকে কোনো বেশ্যা মহিলার চেহারা দেখাবে। মনের ব্যথা বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে শেষে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জোরাইজ মাসলা জানত না, দরবেশ ছিল কিন্তু মাসলা জানত না। মাসলা জানলে সে নামাজ ছেড়ে মায়ের ডাকে সাড়া দিত। এই জুরায়েজ অল্পদিন পরে মায়ের একটা বদদোয়া, মায়ের ডাকে সাড়া দিলে, অল্পদিন পরে এক রাখালি মহিলা পেটে বাচ্চা আসছে, পেটে বাচ্চা আসার পরে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে, এলাকার মানুষ ধরছে এই বাচ্চা তুই করতে গেলি, তখন সে বাচ্চার জন্য ওই দরবেশের নাম বলে দিয়েছে। এলাকার মানুষ এসে ওনার ঘর ভেঙে ফেলছে, ছোট্ট একটা ছুপড়ি ঘর ভেঙে ফেলছে। উনি জিজ্ঞেস করে তোমরা আমার ঘর ভাঙো কেন, তুমি এই জায়গায় সারাদিন সারা রাত ধরে ইবাদত করো, সারাদিন ধরে ইবাদত করো, রাত্রে আকাম করে বেড়াও, মানুষের শ্রদ্ধা না থাকলে যা হয়। তখন উনি বলছে কি হয়েছে বলো, তখন বলছে অমুক রাখারি মহিলা বলছে তার পেটের বাচ্চা তোমার থেকে আসছে, তখন উনি বলে যে ঠিক আছে আমাকে নিয়ে চলেছে দেখা। তখন জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তারপরে ওই দুধের বাচ্চা একদিনের বাচ্চাকে সম্বোধন করে, হে বাচ্চা তুই বল যদি আল্লাহ তাআলার বান্দা হয়ে থাকিস তোর বাপ কে। তখন আল্লাহ তাআলা ওই দুধের বাচ্চার জবাব খুলে দেয়, বলে আমার বাপ অমুক রাখা, এই জুরাইজ আমার বাপ না। মায়ের পদ্মা লাগছে, বেশ্যা মহিলার চেহারা দেখা লাগছে, দোষ লাগছে, কিন্তু ইবাদতের ওসিলায় তারা সাময়িকভাবে মুক্ত হয়েছে, কিন্তু বন্ধ রাখতে গায়। তিন নাম্বার ছিল বাপমার হক, বাপমার ডাকে সাড়া দেওয়া, বাপমার ডাকে সাড়া দেওয়া তিন নাম্বার। চার নাম্বার হলো বাপমার খেদমত করা, সন্তান বাপমার খেদমত করতে জানেও না, শেখার জন্য বলি, এটা মানে অহংকার দূর করা, অহংকারের জন্য না। বলে আব্বা তো মারা গেছেন জানেন, এক বছর আগে, মাও আছে, বাপ আব্বা জীবিত থাকাকালীন আমি যাওয়ার আগ পর্যন্ত নখ কাটতেন না, যাইতে দেরি হলে ভিন্ন কথা, কিন্তু আমি যাবো শুনতেছে নখ কাটতেন না, সে ও এসে আমার নখ কাটে দেবে, সুস্থ মানুষ নখ কাটতে পারে। সন্তান যতই বড় হোক না কেন, বাপমার যে কোনো খেদমত করতে সন্তানের ভিতরে কোনো ধরনের কোনো ইতস্ততা না থাকা, সমাজে করে বটে কিন্তু কি বোয়ার মাধ্যমে, অন্য মানুষের মাধ্যমে, এটা বাপমার দোয়া পাওয়া যায় না। বাপমার খেদমত সন্তান নিজ হাতে করলে বাপমা যতটা খুশি হয়, আর একজনের হাত দ্বারা টাকা দ্বারা করালে বাপমা কখনো এত খুশি হয় না। সে তো করবে ডিউটি পালন করবে, সে তো মহব্বতের সাথে করবে না। বাপমার খেদমত অনেক ব্যাপক জিনিস, যে কোনো মুহূর্তে যে কোনো কাজে বাপমার যখন দরকার হবে সন্তান, বাপমার খেদমত করা। চার নাম্বার, এক নাম্বার গেল শ্রদ্ধা করা, দুই নাম্বার গেল ভালোবাসা, তিন নাম্বার গেল শরীয়ত সম্মত ভাবে বাপমার ডাকে সাড়া দেওয়া, বাপমার কথা শোনা, চার নাম্বার গেল বাপমার খেদমত করা, চার নাম্বার বাপমার খেদমত করা, পাঁচ নাম্বার বাপমার প্রয়োজন পূরণ করা। আপনি অনেক টাকার মালিক, বাপমার প্রয়োজন আছে জানতেছেন, বুঝতেছেন, কিন্তু আপনি আপনার টাকা দ্বারা বাপমার প্রয়োজন মিটাচ্ছেন না, তাহলে আপনি বাপমার হক জীবিত অবস্থায় বাপমার হক আদায় করলেন না। পাঁচ নাম্বার, ছয় নাম্বার বাপমারকে শান্তিতে রাখার চেষ্টা করা সাধ্য মোতাবেক। আপনি ঢাকায় থাকেন কি আছে, বাপমা গ্রামে থেকে কি আছে, বাপমা গ্রামে যেভাবে আরামে থাকতে পারে, সুন্দর মতো সাপ্লাই পানির ব্যবস্থা, সুন্দর সিকিউরিটির ব্যবস্থা আপনি করে দিয়ে আসতে পারেন, সমস্যা কি? বাপমা এসে শহরে থাকতে পারে না, থাকতে চায় না, বদ্ধ, ঠিক আছে, কিন্তু বাপমা যে জায়গায় থাকবে সে জায়গা যদি সে শান্তিতে থাকতে পারে এবং সন্তানের সামর্থ্য আছে করার, তাহলে সন্তান এ হক আদায় করবে, বাপমাকে শান্তিতে রাখো। ছয় নাম্বার, সাত নাম্বার মাঝে মাঝে বাপমার সাথে সাক্ষাৎ করা, মাঝে মাঝে বাপমার সাথে সাক্ষাৎ করা। আবার শব্দ শুনিয়ে দিই, এক নাম্বার বাপমাকে শ্রদ্ধা করা, দুই নাম্বার বাপমাকে ভালোবাসা, তিন নাম্বার বাপমার ডাকে বাপমার কথা শরীয়তসম্মত ভাবে যেটা থাকে সেটা মানা, বিবাহ সাথী হোক যে জোরের জায়গা হোক বাপমা যে কথা বলবে যদি শরীয়তের মাসলার খেলাফ না হয় তাহলে সেটা মানা। চার নাম্বার হল বাপমার খেদমত করা, পাঁচ নাম্বার হলো বাপমার প্রয়োজন পূরণ করা, ছয় নাম্বার হলো বাপমাকে শান্তিতে রাখার চেষ্টা করা, সাত নাম্বার হলো বাপমার সাথে মাঝে মাঝে সাক্ষাৎ করা। এই হলো জীবিত অবস্থায় বাপমার হক। যদি কোনো সন্তান জীবিত অবস্থায় বাপমার এই হকগুলো আদায় করার চেষ্টা করে তাহলে বুঝতে হবে এই সন্তান বাপমার হক আদায় করতেছে। বাপমা মারা যাওয়ার পরে সপ্তাহ, মারা যাওয়ার পরে বাপমা মারা গেছে, বাপমা থাকতে এই বুঝ আসি নাই, এখন বুঝ আসছে, আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিয়ে রাখছে। তুমি বাপমা মারা যাওয়ার পরে বাপমার হকগুলো আদায় করো, তাহলে ইনশাআল্লাহ তোমরা তোমার বাপমার হক আদায় করেছো, এই হিসাবে তুমি হাসরে ময়দানে উঠতে পারবে। বাপমা মারা যাওয়ার পরও সাতটা হক, এক নম্বর হক হলো বাপমার জন্য আল্লাহর কাছে মাপ চাওয়া। যখনই আমি দোয়া করব, আমি আমার জন্য যেমন আমার গুনাহ মাফের জন্য দোয়া চাবো, আমি আমার দোয়ার মধ্যে বাপমার গুনার মাফের জন্য দোয়া চাবো। বাপমার জন্য ইস্তেগফার করা, অর্থাৎ আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করা, এক নম্বর। দুই নম্বর বাপমার জন্য ইসালে সওয়াব করা, সওয়াব পাঠানো। ইসালে সওয়াব কিভাবে হতে পারে, আমি দুই রেকাত নামাজ পড়ে দিতে পারি, আমি কিছু দান সৎকারের মাধ্যমে করে দিতে পারি, আমি কোনো ভালো মতো মসজিদ মাদ্রাসায় দান করতেছি, কোনো কোথাও আমি ভালো কাজ করতেছি, সেগুলোর মাধ্যমে যে সওয়াব হয় সেই সওয়াবটা দেওয়া। আমাদের সমাজে যেটা হয়, জিলেপি আলহামদুলিল্লাহ আমাদের মসজিদ তো বন্ধ হয়েছে, জিলেপি আলহামদুলিল্লাহ দীর্ঘদিন ধরে জিলেপির ফেতনা আসে না, আসলেও বিদায় দেওয়া যায়। এর আগে তো এমন হয়েছে জুমার সময় তিন মিলাদ, কার নাম কবো মদন সাহেব, হুজুর লিস্ট দেয় হুজুর, এই লিস্ট আসলে পরে মিলাদ, আসলে একটু আমল করবেন, সেই সুযোগ নাই, লিস্ট চলে আসছে যে পাঁচ কেজি জিলেপি নিয়ে বাপমার হক আদায় করে দিচ্ছে, এটা বেদা, এটা কোনো ফায়দা নেই, আরো উল্টা অপচয়। এইটা না করে আপনি এই টাকাটা জনকল্যাণমূলক কোনো কাজে ব্যয় করেন, বাপমার আত্মীয় স্বজনের পিছনে ব্যয় করেন, বাপমার ঋণ শোধ করে দেন, আল্লাহ হস্তে কাউকে দান করেন, ফায়দা হবে। এইভাবে জিলেপি কিনে মানুষকে ইয়ানবী সালাম আলাইকে পড়ায়, এটা বাপমার জন্য ইসালে সব না, এটা এটা মনে রাখতে হবে। ইসালে সব আমি বিসমিল্লাহ পড়তে পারি, সূরা ইখলাস পড়তে পারি, দৈনিক সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে পারি। আমি দৈনিক সকালে যারা তেলাওয়াত করে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, তেলাওয়াতের সময় আমি নিয়ত করব আমার ওয়াজিবা হচ্ছে আমি আমার বাপ মার জন্য কি করতেছি, ইসালে সওয়াব করতেছি। যখনই আমি তেলাওয়াত করব আমি তেলাওয়াতের সময় নিয়ত করব তেলাওয়াত তো আমি করতেছি কোরআনের তেলাওয়াত, কিন্তু এই তেলাওয়াতের একটা সওয়াব আমার আব্বা আম্মার আমল নামে পৌঁছে যায়। ইসালে সওয়াবের পদ্ধতি যে কোনো সময়, আমাদের একজন আল্লাহওয়ালা বুজুর্গ আছেন, ওনার বিশ্বের থেকে সাউথ আফ্রিকায় ওই জায়গায় ইন্তেকাল করছে, উনি সাউথ আফ্রিকায় যাবেন, আমার সাথে কথা হচ্ছে, আমাদের বলেন যে বলেন তো কি নিয়তে যাইতে পারি। আমি বললাম যে হুজুর এই নিয়তে যাওয়া যায়, ইসালে সওয়াবের নিয়ত জানেন। উনি তো আমি উনি বলেন যে আমি তো দৈনিক প্রতি মুহূর্তে আমি আমার হুজুরের জন্য ইসালে সওয়াব করি এই জায়গা থেকে। ইসালে সওয়াব যে আপনি যে কোনো সময় যে কোনো জায়গাতে করতে পারেন এটি বোঝাচ্ছে। ইসালে সওয়াব যে কোনো আমলের মাধ্যমে, সওয়াবের আমলের মাধ্যমে করা যায়। তাহলে বাপ মার মৃত অবস্থায় দুইটা হকের কথা গেল, একটা হলো বাপ মার জন্য মাপ চাওয়া আল্লাহর কাছে, দুই নম্বর হলো বাপ মার জন্য ইসালে সওয়াব করা, তিন নম্বর বাপ মার হক হলো বাপ মার যে আত্মীয় স্বজন আছে, বাপ মার আত্মীয় স্বজন যারা আছে এদেরকে শ্রদ্ধা করা ভালোবাসা। বাপের চাচা ভাই আছে, চাচা দাদা আছে, ফুফু আছে, এদের সাথে সুসম্পর্ক রক্ষা করা। মায়ের দিক থেকে যারা আছে, খালা আছে, নানি আছে, মামা আছে, মামাতো ভাই আছে, এদের সাথে যার সাথে যেভাবে সম্পর্ক রাখা দরকার মায়ের খাতির এদের সাথে সম্পর্ক রাখা। আমাদের এক ওস্তাদে মুক্তারাম এখনো জীবিত আছে, মাওলানা আবু তাহির মেজবাশা হুজুর, হুজুরের বোন, এত ব্যস্ত মানুষ, লেখক মানুষ, সারাদিন ধরে ওনার ব্যস্ততা থাকে। তারপর হঠাৎ করে একদিন রাত্রে আসবেন ওনার এক বোনের বাসে, অনেক আগের কথা, 96-97 কথা, তখন উনি ব্যস্ত। আমাদেরকে বলে যে আমার তো যাওয়ার মতো সুযোগ নাই, কিন্তু আমি জানি যে ওই বোনের বাসে বেড়াতে গেলে, বোনের বাসে কিছু হাতিয়ে দেওয়া নিলে আমার মা খুশি হবে, আমি আমার মায়ের খুশির জন্য আমি আমার বোনের সাথে দেখা করতে যাচ্ছি। আমাদের সমাজে তুমি আসতে পারবা, তুমি আমার সাথে কথা, তোমার মেয়েকে নিয়ে আমার সাথে কোনো কথা বলতে পারবা না। এটাতে এমন হলো যে তোমার ঠ্যাং একটা এক জায়গায় থাকবে, পা তোমার হাত একটা আর এক জায়গায় থাকবে, সম্ভব না। বাপ মার আত্মীয় স্বজন, বাপ মার হক আদায় করার ব্যাপারে বাপ মার আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে শ্রদ্ধা মহব্বত ভালোবাসার সম্পর্ক রাখা, শ্রদ্ধার সম্পর্ক রাখা। চার নম্বর হলো সামর্থ্য থাকলে বাপ মার আত্মীয় স্বজন যারা থাকবে এদের কিছু কিছু উপকার করার চেষ্টা করা। মা মারা গেছে, মায়ের আত্মীয় স্বজন যারা আছে এরা অসহায় দরিদ্র, এরা আমার কাছে সাহায্য চায়, সাহায্য পাওয়ার উপযুক্ত, তা মায়ের খাতির এদেরকে উপকার করা। চার নম্বর। পাঁচ নাম্বার, বাপ মা যদি ঋণ থেকে থাকে, মানুষের কাছে পাও না, মানুষ পাবে অথবা আল্লাহ তাআলা পাবে বাপ মার কাছে, হজ করে যাননি, নামাজ পড়ে যাননি, রোজা রেখে যাননি, ঋণ রেখে মারা গেছেন, যে কিছু হোক না কেন এই ঋণ শোধ করার ব্যবস্থা করা বাপ মার খেদমতে। আমাদের সমাজে বাপ মা মারা গেলে হজ করছে কিনা এটা খবর নাই, তাড়াতাড়ি সম্পদ ভাগ করে মালিক হয়ে যায়। বাপ মার অসুস্থ অবস্থায় নামাজ কাজা ছেলে কিনা এটা রাখি না খবর। বাপ মা কারো কাছে ঋণ আছে কিনা হ্যাঁ এলান করি এই জায়গা ঠিক আছে, কিন্তু এটা আন্তরিক হয়ে শোধ করার চেষ্টা করা হয় না। শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি, বাপ মারা গেছে। থানভী রহমতুল্লাহ আলাইহির ঘটনা শেখ জাক একই রকম ঘটনা, দুইজনের বাপ মারা যাওয়ার পরে হঠাৎ করে হুশ ফিরছে যে আমার আব্বা যখন বিবাহ করেছিলেন তখন দেল মোহর মাফ করে নেওয়ার একটা নিয়ম ছিল, এখনো আছে গ্রাম ধুতে বাসর রাত্রে মাপ চাই, যে তা আমার তো নাই, তোর সে আছে আর কি করতে হবে, স্ত্রীর লজ্জা সর্ব কয়, ঠিক আছে আমি মাফ করে দিলাম, এতে মাফ না, এটা তো বাহানা, জোর করে মাফ করানো আর কি, ঘরের মধ্যে আইনে জোর করে মাফ করানো। তো শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলী বলেন যে আমার আব্বার মাসলা আমার কাছে স্পষ্ট না, আব্বা মায়ের মায়ের মোহরানা শোধ করছে কিনা। তখন আমি তদন্ত করে করে জানতে পারলাম যে কেউ বলতে পারে না এই কথা, কিন্তু যদি শোধ না করে তাহলে তো আমার আব্বা ঋণ হয়ে রয়েছে আমার মায়ের কাছে, আমার মা যদি হাসের ময়দানে আমার আব্বাকে ধরে ফেলে তাহলে তো আটকাতে পারবো। তখন আমি আমার ভাগে যতটুকু আছে সন্তান হিসেবে সেই পরিমাণ সম্পদ বের করে আমি আমার মায়ের আত্মীয় স্বজন কে কে আছে এদের লিস্ট করলাম। লিস্ট করে কাউরে পালাম, কেউ সৌদিতে থাকে, বিভিন্ন দেশে থাকে, ওই দেশে তার অংশটা পাঠাতে গেলে যে খরচ লাগবে তার চাইতে তার পাওনাটা কম, তার যে পাওনাটা তার ভাগে আসছে এটার চাইতে পাঠানোর খরচটা বেশি। তারপর আমি ডাক মারফত লিখে দিলাম যে আমার মায়ের আমার বাপের ঋণ শোধ করার স্বার্থে আমি আপনার এই ঋণটা শোধ করতে যাচ্ছি, আপনি আমার এই ঋণটা নিয়ে আমাদেরকে মুক্ত করে দিলে আমরা খুশি হব। উনি বলেন যে আমি সবার কাছে ঋণ শোধ করে দিয়েছি। তা বাপ মার এটাও একটা বড় খেদমত, বাপ মা মারা গেছে, মানুষের কাছে হোক আল্লাহর কাছে হোক এই ঋণ শোধ করার চেষ্টা করা, পাঁচ নাম্বার। ছয় নাম্বার হলো বাপ মা যদি ওসিয়াত করে থাকে, কোন ওসিয়াত করে থাকে, ওসিয়াত ছড়িয়ে ছকমত, ওসিয়াত ছড়িয়ে ছকমত, যেটা যে ওসিয়াতে বাস্তবায়ন করা যায়, সে ওসিয়াত বাপ মার রেখে দেওয়া সম্পদের এক তৃতীয়াংশ সম্পদ থেকে ওসিয়াত পূরণ করা, ছয় নাম্বার। সাত নাম্বার, মাঝে মাঝে বাপ মার কবর জিয়ারত করা, আশপাশে থাকলে জুমার দিন করা মুস্তাহাব, দূরে হলে যখনই সুযোগ হবে না কেন তখন বাপ মার কবর জিয়ারত করা। মারা যাওয়ার পরে সাতটা হক আবার বলি, এক নাম্বার হলো বাপমার জন্য মাফ চাওয়া আল্লাহর কাছে, যখনই দোয়া করবো না কেন আমার দোয়ার মধ্যে আমার বাপমার জন্য ক্ষমা চাও। দুই নাম্বার হলো শরীয়ত সম্মতভাবে সঠিক পদ্ধতিতে সুন্নাত তরিকায় ওলামা একরামের সাথে মাশওয়ারা করে বাপমার জন্য ইসালে সওয়াব করতে থাকা। জুমার দিন আমি আসি মসজিদে, যদি আমি আমার আব্বা আমার জন্য একশো টাকা দান বসে সেটা দিকেও দেখতেছেন, আমি এক এক জুমা যেটা পারি দিতে আসি, ইসালে সওয়াব হচ্ছে আমার আব্বা আমার জন্য। তিন নাম্বার হলো বাপমার আত্মীয় স্বজনের সাথে শ্রদ্ধা এবং ভালোবাসার সম্পর্ক রাখা। চার নাম্বার হলো বাপমার আত্মীয় স্বজন যারা আছে এদের যদি অভাব থাকে, কোনো দরকার থাকে, আমার সামর্থ্য থাকে, সামর্থ্য অনুপাতে এদেরকে সাহায্য করা বাপমার শর্তে। পাঁচ নাম্বার, বাপমা যদি ঋণ থেকে থাকে, মানুষের কাছে হোক আল্লাহর কাছে হোক, সে ঋণ পরিশোধ করার চেষ্টা করা। ছয় নাম্বার, বাপমা যদি ওসিয়াত করে থাকে সে ওসিয়াত পূরণের চেষ্টা করা। সাত নাম্বার, মাঝে মাঝে বাপমার কবর জিয়ারত করা, জীবিত অবস্থায় সাতটা, মারা যাওয়ার পরে সাতটা। এই সাতটা হক যদি কোনো সন্তান আদায় করে তখন এই আয়াতের উদ্দেশ্য হবে অবিল ওয়ালিদাইন ইহসানা, সে তার বাপমার সাথে ভালো আচরণ করছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে বাপমার সাথে ভালো আচরণ এবং বাপমার হক আদায় করবার তৌফিক দান করুক। سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك। আগামী সপ্তাহে ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করলে বলে, এক একজনের কথা উত্তর দিতে চাইলে, একশো জন থাকলে একশো জন জিজ্ঞেস করলে আরো তিন তাফসিরে সময় লাগবে না, এই জন্য এই সমস্ত পড়া মজলিসে ব্যক্তিগত কথা উত্তর দিতে গেলে আর একজনের আর এক প্রশ্ন আসবে, আগে কথাটা বোঝেন আর কি, আদব যেটা কাউকে কিছু না, একজন একটা প্রশ্ন করছে তার উত্তর দেওয়া হয়েছে, উত্তর দেওয়া হলে আর একজনের সন্দেহ যাচ্ছে, সে একটা প্রশ্ন করবে আর একজন প্রশ্ন করবে, একজনের উত্তর দিবা আর একজনের উত্তর দিব না, তার অসন্তুষ্ট হবে, হুজুর মনে আমাকে মূল্যায়ন করলো না। এই জন্য মাসআলা হলো লিখিত আকারে দেওয়া অথবা ব্যক্তিগত ভাবে জিজ্ঞেস করা, তাহলে এটা ইনশাআল্লাহ ফায়দা হবে। যদি এমন কোনো কথা হয় সবাইকে জানানোর দরকার, তাহলে হুজুর দায়িত্ব নিয়ে এটা আগামী সপ্তাহে জানাই দিবে, সেটা বলে এটা একটা আদবের বা যে কোনো বড় মজলিসের আদব রাখা হয় আর কি। أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم أنت السلام ومنك السلام، تبارك ربنا وتعاليت يا ذا الجلال والإكرام. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. رب العالمين يا الله يا الله আপনার নিঃসন্দেহে গুনাগার, আপনার গুনার বোঝা ইয়া আল্লাহ, আমাদের গুনার বোঝা মাথায় নিয়ে আপনার সাইকে দরবারে হাত তুলেছি ইয়া আল্লাহ, আপনি আমাদের জীবনের সমস্ত রকম গুনাগাটাকে মাফ করে দেন ইয়া আল্লাহ, আমাদের জিন্দা মুর্দা সকল আত্মীয় স্বজনকে মাফ করে দেন ইয়া আল্লাহ, বিশেষভাবে আমাদের আব্বা আম্মাকে মাফ করে দেন ইয়া আল্লাহ। আজকে কোরআন ও হাদিসের আলোকে বাপ্পার হক নিয়ে আলোচনা হলো ইয়া আল্লাহ, আমরা যারা বাপ হারিয়েছি, মাকে হারিয়েছি ইয়া আল্লাহ, বাপ মা থাকতে তো বাপ মার হক আদায় করতে পারি নাই ইয়া আল্লাহ, ওই অন্ধকার কবরে বসে বসে শুয়ে শুয়ে আমাদের নেকামলের দিকে তাকিয়ে রয়েছে ইয়া আল্লাহ, আমরা তো দুনিয়ার মোহে মত্ত, স্ত্রী পুত্র ছেলে নিয়ে মত্ত ইয়া আল্লাহ, আমাদের বাপ মার হক আদায় করবার তৌফিক দান করেন ইয়া আল্লাহ, জীবিত অবস্থায় যারা আদায় করতে পারে নাই, মৃত হওয়ার পরে যেন বাপ মার হক আদায় করতে পারে সেই তৌফিক দান করুন ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ, আমাদের যাদের বাপমা জীবিত আছে সে সমস্ত বাপমার খেদমত করে, বাপমার হক আদায় করে আমাদেরকে জান্নাত লাভ করবার তৌফিক দান করে ইয়া আল্লাহ। বাপমার সন্তুষ্টির মাঝে আপনি আল্লাহর সন্তুষ্টি ইয়া আল্লাহ, সেই বাপমার সন্তুষ্টি অর্জন করবার তৌফিক দান করে ইয়া আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকেও আমাদের জন্য এভাবে কবুল করে নে ইয়া আল্লাহ, আমাদের বাকি জীবন আপনার সন্তুষ্টি ভেতরে কাটাবার তৌফিক দান করে ইয়া আল্লাহ, আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে আল্লাহ আমাদের ঘরগুলোকে ইসলামী ঘর ইয়া আল্লাহ এবং ইমানের ঘর হিসেবে কবুল করে নে। ইয়া আল্লাহ আমাদের সকলকে আপনার নেককার বান্দা হিসেবে কবুল করে নে। আমাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্রদেরকে দিনদার পরেজগার হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ কোরআনের জন্য যে সময়টুকু ব্যয় করা হলো ইয়াল্লাহ এই সময় ওসিলা করে আমাদের সকলের জন্য হেদায়েতের ফয়সালা করে দে। ইয়াল্লাহ আমাদের সকলকে সত্যিকারে হেদায়েত প্রাপ্ত বান্দা হিসেবে কবুল করে নে। ইয়াল্লাহ তার ইবাদত বন্দেগি পাপমার সাথে সদাচরণ এবং সকল হক যেন আদায় করে দুনিয়া থেকে বিদায় নিতে পারে সেই তৌফিক দান করো। ইয়াল্লাহ আমাদের ছেলে মেয়েদেরকে আমাদের জন্য দুনিয়াতে সুখ শান্তির মাধ্যম আখেরাতে নাজাতের ওসিলা হিসেবে কবুল করে নে। আমাদের মধ্যে যারা অভাব রয়েছে তাদের অভাবকে দূর করে দে। যারা ঋণগ্রস্ত তাদের ঋণ পরিশোধ করবার ব্যবস্থা করে দে। যারা অসচ্ছল ইয়া আল্লাহ তাদের জন্য সচ্ছলতার ফয়সালা করে দে। ইয়া আল্লাহ আমরা যেন ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারি, ইবাদতের হক মানুষের ঋণ পরিশোধ করে দিতে পারি সেই তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নি। ইয়া আল্লাহ বিশেষভাবে যে সমস্ত ভাইরা দোয়া চেয়েছেন তাদের সকলের নেক দোয়াকে আপনি কবুল করে নি। ইয়া আল্লাহ আমাদের দুনিয়া আখেরাতে ইজ্জত সম্মান ইয়া ঈমান আমাদের নিরাপত্তার ব্যবস্থা করে দে। ইয়া আল্লাহ যাদের সাথে আমাদের দুশ্মনী রয়েছে তাদের সাথে বন্ধুত্ব সৃষ্টি করে দে। যাদের সাথে বন্ধুত্ব রয়েছে তাদের জন্য ইয়া আল্লাহ আল্লাহর জন্য আপনার জন্য বন্ধুত্ব করবার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ আমাদের সকলকে সকল প্রকার অভাব থেকে মুক্তি দান করেন, সকল প্রকার ফিতনা থেকে মুক্তি দান করেন। ইয়া আল্লাহ আমাদের যাদের মেয়ে বিবাহের উপযুক্ত তাদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ যাদের ছেলে রয়েছে ইয়া আল্লাহ তাদের ছেলেদের জন্য উপযুক্ত পাত্রের ব্যবস্থা করে দেন। আল্লাহ যাদেরকে সন্তান দিয়েছেন তাদের সন্তানদেরকে নেককার হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ যাদেরকে সন্তান দেন নাই সন্তানের চাহিদা রয়েছে তাদেরকেও নেককার সন্তানের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আমাদের জীবনের সমস্ত নেক আমাল নেক দোয়া নেক আশাগুলোকে কবুল করে নেন। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.